फिर भी देखता का हृदय लगे दोला तुम्हारे जन्नो तो चोख राखे खोला फिर भी देखता का हृदय लगे दोला तुम्हारे जन्नो तो चोख राखे खोला तुम्हारी प्रेमे प्रथम छोआई হয়েছে আমার মনতলা সবকিছুকে ভাবি নিজের মতো ভালোবাসার অনুভব যায় না কবু ভোলা তোমার জন্য দু চোখে রাখি খোলা তোমার জন্য দু চোখে রাখি আসবে আরো কাছে আমার শূন্য হৃদয় তোমায় নিয়ে বাঁচে ভালোবাসার এই অনুভব চাই না কবু ভোলা তোমার জন্য দু চোখ রাখি খোলা তোমার জন্য দু চোখ রাখি খোলা ফিরে ফিরে তাকাও হৃদয়ে লাগে দোলা তোমার জন্য দু চোখে রাখি খোলা ফিরে ফিরে তাকাও হৃদয়ে লাগে দোলা তোমার জন্য দু চোখে রাখি খোলা তোমারই প্রেমে প্রথম ছোঁয়ায় হয়েছে আমার মনতলা Thank you. রাখি খোলা।